بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن المنافقين يخادعون الله وهو خادعهم، وإذا قاموا إلى الصلاة قاموا قسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. من آياته الله سبحانه وتعالى منافقون جواه كان بيان كربني كلام جواهي كربني هم كشبر منافقون الله كهدم مسجد كرته وهو خادعهم حقيقة الله إبني إبامهن كسد الدفاع এবামিউন হিদায় নুলিবি এগোতুগ এবামি হুন তিবুং এইবার বড় কেসে কে এবার বড় গেল্লুমে নেতে এবামিউন হিদায়তুগ নাসিবু নুলিবুং এইবার বড় কেসে কে হাইগাতুগ এমিউন গে মাসাই কোরানি আল্লাহ কে হিদিনমা একাম কো হাগিগাতুগ কেহিম কেহিবেরি মালিগে জেহি ফাইতিবে এবামি এই হিদায় নুলিবুং মুনাফিউন গে গোতুগ তিবুং নরকা গে মে আডিগে আহলুয়ের বাই গে গোতুগ উম এই এমে বড় কেহি এমিউন না কান্নে গে কাম কো কাম এমিউন দেখে গোতুগ এতিবি হাগগু গে এমিউন এহেন নামেস এমিহুং এতিবি ওয়ারাব্বড় কেহিবেরি মালিয়েগা আল্লাহ রাহি কুরবানি ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইবামিহুন নামাদাত তেদওয়া হিদুগা নামাদাত তেদওয়ানি খান্নেক্কামায় হুগায় খান্নেক্কামায় হুগায় ফারওয়া কুড়া কোরে মিহুন নামাদ কুরআন নামাদ এগি হাকিকাতুগে ইবামিহুন আদায়ন কুরআন এমিস্তা কুন্না দেখকু মাট্টাকা এ ফারদু ইবামিহুগে বলুম ফিল ওয়ালু মাট্টাকা ইবামিহুন নামাদ কুরআনি আল্লাহ টাকা কুরায় চেন্নু নেমিহুন এই এই মিহুঙ্গে মুমিনুঙ্গে তেরেগে মুমিনুঙ্গে গোতুগা তিবুমাট টাকা এবা মিহুং কুরা কামে কে ওয়া ইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা এবা মিহুন নামাদাত তেদওয়া হিন্দুগা নামাদান এবা মিহুন তেদওয়ানি কান্নে কামায় হুগে ইউরাউনান নাস মিস্তাকুন্না দেখকু মাসে নামাদ এবা মিহুন কুরআন আল্লাহ টাকা নুনে ইখলাস তের কামে নামাদ কুনেতে এই মুমিনুঙ্গে তেরেগা তিবেবে নামাদ কুগে নামাদ নু করে মুমিনুঙ্গে তেরে কোনো হিমেনে এই জামানুগর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামানুগর নামাজ নু কুরআন হাকি মুসলিমেন নু এই কি এই নামাজ নু কুরআন হাকি মুসলিমে গতু গানু বেলেবেন এহেন কামুং এমি হুম মুসলিমুন দেখকু মাট্টাকা মুসলিমুন গে তেরেগা এমি হুম মুসলিমুন গে নাম্মাতি গে তিউ মাট্টাকা নামাজ কুরতে এহেন নামাজ কান্নে কামায় মিস্তাকুন দেখকু মাট্টাকা ওয়ালা ইযকুরুনাল্লাহ ইল্লা কালিলা এবা মিহুম আল্লাহ কা যিকুরেন নু কুরতে ওয়ারাম মাদুম মেনুই মাদুম মুনাফিকুম বিসকুরে আল্লাহ যিকুরু মাদুম নামাজ এবা মিহুম বিসকুরে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই এমিহুন নাকি এই দেকোলাক কেনে এমিহুন তারাদ্দুদ ওয়া আমিহুন দেকোলাক কেনে এমিহুন এমিহুন নাকি দেফুক কেহেরিন নে এমিহুন নাকি লা ইলাহা উলাই মিবামিহুন গতেরে কবসনু ওয়া বামিহুন ওয়া লা ইলাহা উলাই মিবামিহুন গতেরে কবসনু মুরাদ কি মুমিনুন গতেরে মিবস বাবাইন নুনে কাফারুন গতেরে মিবস বাবাইন নুনে মুমিনুন না উফার কামেল লিবে হিন্দুগা এমিহুন গতেরে কে শামিল ওয়ে গানিমা মুদালিবে হিন্দুগা মুমিনুন না হাঙ্গুরামায় গে ময়দানু গানিমা মুদালিবে হিন্দুগা মুমিনুন গে তেরেগে শামিলবে কাফারুন না হাঙ্গুরামায় কামিয়াব লিবে হিন্দুগা কাফারুন গে তেরেগে মিহুন শামিলবে এগো তক হুরিহা কোলাকুম ফায়দা হোদুম মাসাই করিবে মিহুন নাকি দুনিয়াবি ফায়দা আমিল্লে এদুম মাসাই করি মিহুন আখিরাত দুহগ আল্লাহ মে গাদা ফাদা আযাব মিলাম না দেবি এই কি বে এই দুনিয়া গে আমিল্লে এদুম মিহুন মাসাই করি এই ফায়দা ওয়া কোলাকা ফায়দা ইলিবে কোলাকা মিহুন মিতিবেনি মুযাবযাবিনা বাইনা যালিকা এমিহুন নাকি দেফুক কেহরিন লা ইলাহা উলাই মুমিনুন গে তেরে কুবসনুয়ে ওয়া লা ইলাহা উলাই কাফারুন গে তেরে বসনুয়ে ওয়া মান ইউযলিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফুরাত মুগে তেরে দু কল্লা ফি মিহা কালে গফান খং এনে তেদু মাগু দাক্কানে মিহা কুনু ফেন্নানে এমিহুন না মাগে ফেন্না হেও মাগু তেদু মাগু নু ফেন্নানে মিহুন লাগা তেদু মাগু এবা মিহুন লাগা কালে গফান খান নু দেখকেনে আল্লাহ মিহা কু মাগফুরাতুমগে তেরে দু কল্লা ওয়াফিয়া হিদায়াতুগে নাসিবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিহাকা নু দেব ওয়াফিয়া দেন এনা হিদায়াত দেখকে এনা মিহা কুনান না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ ঈমান বে জিমিস তাকুননে লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া কাফারুম তিয়াবামিহুর রাহমাত তেরে গতো গানা হাদাশে একবারিং গে গতো কাফারুন না হাদাশে কাফারুম মিহে দেনি আগন মেন নু বামি একবারিং গতো কাফারুন না হাদাশে গতো কেস একবারিং গে গতোগা মিন দুনিল মুমিনিন মুমিনুন দু কল্লা মুমিনুন দু কল্লা ফতি আবামিহুম কাফারুন হাদাশ একবারে গতুগা আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানান মুবিনা তি আবামিহুম তি এদেনি আল্লাহ টাকা আবামিহুম গে মাচ্চা ফাড়ওয়ে গেম বা হুজ্জাতে গায়েম কুরমান হেইয়ে এগোতে তিয়াবাই আমি রহমত তেরখান গায়ম করফি না আল্লাহ কি আমি দোগতিয়াবাই আমি আচ্ছা হুজ্জাই গায়ম করবানে এই আজাব গা হুজ্জাই আজাব গা হুজ্জাই গতি গায়ম বেফেরা কাফর না এহু গাবি মক্কা গা এ কাফর না এহু গাবি মুমিন এমি হুম হিজরা নকং হিজরা করুম গা আমর আল্লাহ সুবহান ওয়া তাআলা গা হযরত আও মফাহু গা সেমি হুম তিবি হিজরা নক কাফর গে তেরে গা এমি এগোতা তিব্বা এ বামি হুঙ্গে বাই মি হুঙ্গে মারো আই বাই মি হুঙ্গে মারো আই আল্লাহ ভাই কুরবানি এমি হুঙ্গে হে আমাল তাং আল্লাহ বাতিল কুরবাফি আদি গাদা ফাদা বেগেম বা আযাব আঙ্গে বামি হুঙ্গে আল্লাহ সুবহান তারাদ কুরবাফি এই কাফারুঙ্গে তেরে গে মি হুঙ্গে মা কাফারুন রহমত তেরে গো তোগা এমি হুঙ্গে দেখুনি মা এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি আল মারউ মা আমান আহাব্বা ইয়াউমাল কিয়ামা মি হা ওয়া হুশি কিয়ামত দহুগা এনা লোবি বাইকা হুবাই এনা লোবি বাইকা হুবাই আনেন হাদিস রাসূলুল্লাহ হাদিস কুরআনি আল মারউ মাদি আল মারউ আলা দীনি খলিলিহি ইয়াউমাল কিয়ামা ইনসানা ওয়াহুশি এনাগে রহমত তেরিয়াগে দি মতি গায় কিয়ামত দুয়াউগা ফাল ইয়ানদুর আহাদুকুম ইলা মান ইউখালিল তেবা মিনকুর কুম মিহাকু সেনা মিহাকা রহমত তেরবা রাঙ্গলব বালাহুশ কামাই কাকু তো কোন কাহালে মিহতো বালা ফা রহমত তেরিয়াশ এই এবাই কো রহমত তেরিয়া বাই কাহু কিয়ামত দুহুগে এবাই কো ওয়াহুশি আল্লাহ কুরআনি ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা আহমাকারুল মুনাফিকুম ওয়ানি কিয়ামত দুহুগা নারকাগে এমে আডিগা নারকাগে বে হাইব্বা হাইব্বা বে এই মাতিন তিরিয়া এমে লুই আযাব গো নামি হানান এমে মাতিগা এমে মাতিগা এমে লুই আযাব নারকাইন লিবে লিবে নারকাইন এমে লুই আযাব কি আলিফ আনুগা ফাওয়ান এ ফাওয়ানুগা মাতিগা হুননা মিহা এ ফাওয়ানুগা সাবাবুন এনাগে সিকুডি হুননা নি কেকি কেকি কেকি আর আর সিকুন্ডি আদি এনা তাসাদদার কুরআন মিয়াবুর গাদাফাদা আযাবেন নারকায় কুনেতে তিমান্নে রে মিয়ামে গাদাফাদা আযাব মিলিবে নারকায় আদি এমমে আডিগাওয়া মিহা কোন তাসাদদার এনা কুরআন নারকায়গে এমমে আডিগাওয়া মিহা হাইব্বা নারকায়গে বে লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবি মিনহুম জুজউম মাকসুম এ নারকায়গে বে হাইব্বা এইন কমমে বায়াকান আল্লাহ ওয়ানি বাকি কাণ্ডাইলিগেন বা বায়ে মুকাররর কুরা বা কাণ্ডাইলিগেন বা বায়ে কাণ্ডাড়ো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি ইহুদিন বাকি বায়াক নাসারান বাকি বায়াক ইবলিস বাকি বায়াক মুশরিকুন বাকি বায়াক মিগতাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি কমমে বায়াক বাকি বায়াক কাঁটা আলো বায়াক এগতুং এমমে আডি গাওয়া বায়াকি মুনাফিকুন কি হ্যা গদ ফাত আযাব ইন বায়ামান আল্লাহ ইয়া দেবানি ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার আমকারুল মুনাফিকুন বানি গিয়ামে দহ নরকা গেমে আডি গায়ে ওয়ালান তাজিদ লাহুম নাসীরা কালিফান ফিনি ওয়াদানু গন্নমান এ বামি হুনকা এবস মাদদ ওয়েরিয়াক মাদদ কুরআন ফারাতিন এ দহ গুনা নানে মি হুনকা ইল্লা আল্লাযীনা তাবু হেনেক কামাকু দুনিয়ায়ে গা তাওবাবে ওয়া আসলাহু আদি ইসলাহ ওয়া আতাসামু বিল্লাহি আদি আল্লাহু গা দীনু গা ওয়ারগা দেং ইফাটা ওয়া আখলাসু দীনহুম লিল্লাহ আদি ইবামহু গা দীন আল্লাহান খালিস কুরা মিহুম ফিয়াবায়ে এবাহি মুনাফিয়ুম গা তেনেম বেস তাওবাবে ইসলাহ ওয়া আল্লাহু গা দীনা ফুরহামায় রুজুয়া ওয়া মিহুম ফিয়াবায়ে এমিহুম না ফাউলাইকা মাআল মুমিনিন এমিহুম ওয়াহুশি মুমিনুন নায়ু গায়ে এমিহুম ওয়াহুশি হাকীকাতু গা মুমিনুন নায়ু গায়ে তাওবাবে রগিনা মুনাফিকুন তাওবাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুর মারওয়িমা এনে কি মুনাফিকুন কে সরদার বড় মি রাইস মুনাফিকুন কে রাইস এনে কি এনা মারওয়ি দহগ রগিনা মুনাফিকুন ইসলাহ হুই মদিনা তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখলাক ফুল সেনি ফাইমি হুনা খলিফান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুর জানাজা আস কর দেবি আদি খলিফান কে হেদুং কল দেবি এনা কাফুন কুর মাটাকা এইনে খলিফান কে এ খলিফানা এ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কে দারি কালুম এদি ওয়াডা গাতিমা এ খলিফানু কে এন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কে দারি কালুম নাকি এই সাহাবী আব্দুল্লাহ এ খলিফানা এদি ওয়াডা গাতিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেবি আদি জানাজা কত দেবি এ খলিফানু কে খুলক ফুল ফেনি ফারাক গিনা মুনাফিক ইসলাহ আল্লাহ কুরবানি তাওবাবে ইসলাহ হবে ফুরিহামায় দীনার রুজু ওয়া বিমি হুম ফিয়া ওয়া এমি হুন নাকান্নে তে আযাবে এমি হুন কান্নে তে আযাবে এমি হুম আল্লাহ লাভাহুশি ফুরিহাম মুমিনুন নাই হুগে ওয়া সাউফা ইউতিল্লাহুল মুমিনিন আজরান আযীমা আদি আল্লাহ সুবহান ওয়া তাআলা মুমিনুন না দেবানতে বড় হুগে ওয়া আজর গিয়ামত ওয়া এমি হুগে তেরে গে মিহুন শামিল ওয়ানতে তাওবা বিচিয়া দুনিয়া গে কামা তে মার মাচিং মার মাফাহ কো দেন নাই তাওবা এমি হুন নাকা মুনাফিকুন নাকা মা ইয়াফআলু আল্লাহ বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম হাকিকাতুগো আল্লাহ তে বামি হুন কম মেহ আযাব দেবা কা গাসতে নুকুরাবায়ে এই কলাঙ্গে কোন কামেং হেতে আমি আজাব দেবিয়া সাথে আমি সবাব দেব এই কলাঙ্গে কবানে ফায়দা এক গেলু মেনেতে আল্লাহ কোরআন মা ইফাল আল্লাহ বি আযাবিকুম তেবা আমি হুন আযাব দেবাগিন আল্লাহ কিং হে কুরবান ইন শাকারতুম ওয়া আমানতুম তেবা আমি হুন আল্লাহ শুকর আদা কুম ঈমান বেজে কাম গাওয়ানা দিন আল্লাহ তেবা আমি হুন আযাব দেবাগিন কিং হে কুরবানি নুকুরবানে কেবাম শুকুরু রিবারে ঈমান বারে এরকান আল্লাহ তিবাম নকা আযাবে নুদেবানে ওয়া কান আল্লাহ শাকিরান আলিমা আদি আল্লাহ সুবহান ওয়া তাআলা ই শুকুরু ওয়েরি দেনে ওডিগেম বারস কালাঙ্গে শুকুরু ওয়েরি এবহি একলাঙ্গে শুকুরা একলাঙ্গে শুকুর আদা করো মাকি কবা একলাঙ্গে শুকুর আদা করো মাকি হে আমল কুরআনি হুনন এগে সওয়াব দেব দেন আল্লাহ কুরআন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসূই মিনাল কওল ইল্লা মান যলিম ওয়া কান আল্লাহ সামিয়ান আলিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুবায়া কামে ফাড় কুরমা কাল্লোবি ওডি নুগান্নাওয়ে মিনাল কওলি বাহুগে গতম মিয়াকু নুবায়া ইচ্ছে দুলুম বেয়ের কুরমা কা আল্লাহ লোবি ওডি নুগান্নাওয়ে ইল্লা মান যলিম আনিয়াবেরি বেবিজ্জে মিয়াকু ফিয়াবা এমিহেক গমাচ্চান আনিয়াবেরি বেবিজ্জিয়া এনেং হুদ্দায়ে এনেং আনিয়ালি বুনু মিম্বারাকান একান ফাড় কুরমা এবহি এনেং আনিয়াবেরি মিহাগে বাহাকা দেখকুমা আনিয়াবেরি মিহাগে বাহাকা মিস্তাহুগে তেরেগা দেখকুম এনেং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসুল কুরাবাফা বে লাইয়ুল ওয়াজিদি যুলমুন ইউহিল্লু ইরযুহু ওয়া উকুবাতুহু লাইয়ুল ওয়াজিদি মিয়াক মিয়াক দারান্যদিনি দারান্যদিফা এ দারানি হোদান এনা দিয়া মাইনা মা আদমান্নারে মা আদমান্নারে এ বহুরি দেবেন দারানি আদা কুরবেন এনা অন্না হালুগা এনা আদুনু মাদান কিউ এই আনিয়ায়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই এ দারানি এমিহেগে আতুং এ নাগামি হাগে মাচ্চং এবা আনিয়ায়কে লাইয়ুল ওয়াজিদি এবাই দারানি আদা করেবে থানাবাসকং হুরে দারানি আদা নুকং আদুনু মাদান কি উমাকি এই আনিয়ায়কে ইউহিল্লু ইরযুহু ওয়া উকুবাতুহু এনাগে আবরা এনা উগুবা এনা উগুবা হালাল বেগে এনাগে আবুরুস হালাল এবাহি এনাকে বা হাকে দেখে নে মিহু গাতে রে মিনা কিবার বড় আনি আবে রে কে মিনা দারানি দেবেন আদা করবেন উবদা এনা দারান জং আদা তিমান নাগে হাক গো না তিমান রাখা আদা নু করি এগো থাকে এনাকে বা হাকে দেখে নে এনাকে বা হাকে দেখে নে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসূই মিনাল কওল ইল্লা মান যলিম ওয়া কানা আল্লাহু সামিয়ান আলিমা আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মোলং আসবা ওডিগম বা মোল দিন ওডিগম বা রসকালাঙ্গে একালাঙ্গে দিন ওডিগম বে আনিয়াবেরি ওয়া মিহা আনিয়াবেরি বেবে মিহায়া আনিয়াবেরি বেবে মিহা এনে হুদ্দা বেগম বে এনাগে আনিয়াগে নিস্পাতুং একাম ফাল করুন এহেম মিহাকাং হুদ্দা এন্নোয়ে নুবাকামে ফাল করুম এন্নুবাকান তাঙ্গে মিহুঙ্গে বাহাকা দেখুন মিহুঙ্গে বাহাকা মি তাঙ্গে মুরাদা কি মিহাগে বাহাকা মিহাগে মিহেগে বাহাকা দেখুন মিহাও ক্যারিগা মুরাদা কি আসলো এই এনে এখানে হুদ্দা এনা এখানে হুদ্দাই এনাগে বাহাক দেখুন এই এনা এটি আদা কুরান দেন এনা এনাগে দারানি আদা কুরান দেন এনা হুদ্দাই এনাগে বাহাক দেখুন আল্লাহ কুরআন ইন তুবদু খাইরান আও তুখফুহু আও তাআফু আন সুইন ফা ইন্নাল্লাহ কানা আফুওয়ান কাদীরা তিয়াবামি হুম হেও কামে ফাল কুরিয়াস আদি হেও কামে ফরুয়াস আও তাআফু আন সুইন নুয়াতা তিয়াবামি হুম নুবায়া কামা কাম মাফ কুরিয়াস এবাহি মিহাকু তিয়াবামি হুম আদি তেরে নুবায়া কামে খুফিয়া তিয়াবামি হুম কামা মাফ কুরিয়াস فإن الله كان عفوا قديرا دنار الله سبحانه وتعالى جن جن معف قربا قلدم من ترسكلا ميتان قلدم من تي الله ما قرباني ميتان مرادك يسلو معف قرمك ثواب لي بيگم وني اين مي مي هگ مچن اينگ رولي تنفيذ قربي بار لي بيگم وا حالو اين مي هگ معف قرم مي هگ مي هگ اني اري اني اري جي اينن ايبن يگ بدل هيفن اها قلدان كان ايبا هاري نگ মুদালি গতুন না বা আরো গতুন এ নাগে হারি বাদাল হিসে এহেন নামে সে না মাফ করি কফি আল্লাহ এনা আজরু দেবান আদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সহিহ হাদিস লাগে বেন এগোতাং এনা মাফ কফিয়া এনাং এ রুলি এনাগে রুলি তামফিজু কুরমুগে বার এনা লিবিগেম বা হাল এনা মিহাকা মাফ কফিয়া গিয়ামে দহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরিহা এমমে কুরমাতি এনা মাশুর কুরবা হুরিহা মাকুলুম কুরমাতি গে না গেনস এনাং আল্লাহ হাই কুরবানে হুরালিনুং গে তেরেন তিবা এদে মিহা কো ইখতিয়ার কুরাশে হুরালিনুং গে তেরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার দেবান এফাদা মিহা এহ নামেস কুরদান কান নেম মিহা এনা কান নেম এ তামফিজ কুরবে কাবেস এনা মাফ কুরমা কুনে মা বড় গামি সারা কা আলু মিহা গে মাচ্চা এনা গে সাহেব মিহা আনিয়াবেরি আলু মিহা কা নোন না এনা গে মাচ্চা কা এনা গে রুলি তামফিজ কুরবে কা একমক এনা মাফ কুরমা কুন নাই আলু মিহা না তিমান মাফ কুরতি বে কালিয়া এই এনা কেন বস নেই এনা আদি মাফ নু কুরিয়াস রুলি এনাগে মাচ্চে কাতাম ফিজ কুরে এটা এনা কেন নেই মা বড় সওয়াব সওয়াব ইনি কুলাদ কুলাদান কান লিবিগেম ওয়াহাল এনাগে মাচ্চে এ রুলি তামফিজ কুরমু কুলাদান কান লিবিগেম ওয়াহাল এনা মাফ কুরুম এই আসল মাফ কুরুম কি এম বেন আল্লাহ মি আয়াতুগে এ বাহি কুরবানি ইন্নাল্লাহ কানা আফুবান কাদীরা nikam ballawareti yabamihu allahum istakunnaga maaf kurawwa ekalangi kuladum wanta hurihan mennat taalum faafa quramihan ifharum azabe fonwa enanim mala ena halahu kullang allah kuladum wanta ekam kitammi hun ekalangi maaf kurawani muli umuru faafa kurumuga demi hunna miha fas tola sahar bimas allah ga hadrata ikhlas ter kama ko eden dannawani dannawa fi allah ena muli fas tola sahar ga faafa be fussala de satie kami hum marayani miha ga faafa be fussala de allah subhanahu wa taala kuda kuda hi okama kattaka muli umuru dine kuri anhinek ge faafa fussala de allah subhanahu wa taala ekanaange kuladum manta tanfiz kurun azab tanfiz kollunge mi hunga macha ekama ko allah subhanahu wa taala faafa fussala de vani mistakunna mistakun besegen ibraten hasil kurmattaka mistakunna sangani faafa fussa mi hunna maaf ko dere enba allah be kurawani tie ba mi hun intubudu khairan he okame faala kuriyas au tufu foruyas Allah dene bodigen ve mona ikant Allah mola dene bodigen ve tiya bamiu faalo ge hokame kuriyaka sirrun he hokame kuriyaka sama hama Allah ge adratuga gelleni min qur'an ekala miya kubiru gan faana misala ka timanna foru wagen ves miya kan neegi he hokame ko fi Allah kes neege ege yat timanna sababin li veene baayen wa tanuli veene baay Allah ge adratuga de goi ves sama hama faalo ge hokame kuriyas adi wanghana ko miya ku he okame kuriyas allah mulad dine wodi ganna wae kanta allah himanu wana fatuga allah ebbes miyakan aniyaru wodi nu ganna wana gyamid dohuga ebbes miyaku biru ganna kanu dihena duniyega biru ganna fada mi hunga kibae misara ka mi hege kibae miyaku biru gan fane e nan he okame timanna koddi fiya fahar gena handana tigen wese ega ajru timanna ege badal nu di hura dane duniyega miyaku biru gan fane hama fada miyaku imtihanu hedi fahar ge oli gen wese ustadan wata teacher mi haya nu bae ko maakus de vidana kama biru owe abadu suriya ku dinge ehnamis allah ha detre bisme kubir wanna kanu jehene ekalaange emme mulad dena wodigen wa fara miya kusirrun kame kuries faala kuries mulange kalaange kan dena wodigen we allah ekorawani innal ladina yakfuruna billahi wa rusulihi wa yuriduna an yufarriqu bayna allahi wa rusulihi wa yaquluna nu'minu bi ba'dhin wa nakfuru bi ba'd wa yuriduna an yattakhidhu bayna dhalika sabila ulaika humul kafiruna haqqan wa a'tadna lil kafirina 'adaban muhina allah ekorawani hama karawarum Allah rai kalaange rasulu be kalumna kafaru mi hun dannare wa yuriduna di ba mi hun edete an yufarriqu bayna allahi wa rusuli Allah rai kalaange rasuluna de meduga farag kuruma waki kuruma e ba mi hun edete wa yaquluna nu'minu bi ba'dhin wa nakfuru bi ba'd adi bunati harma bay mi hun nang imama ma bay rasuluna imama ma adi bay rasuluna ka imana no mamwe kafaru ma bay rasuluna wa yuriduna an yattakhidhu bayna dhalika sabila e ba mi hun edeni iman kama kufura de tere ga di turmagen heduma আদি তুরমাগেন হেদ মাসে এই মেদু মেনু গে দিনে কে কিয়া কাফার কমা ঈমান কমা দে মেদু গে আদি তুরমাগেন এমি হুন হেদ মারে এমি হুন এদেনি আল্লাহ কুরবানি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা এবামি হুন নাকি এই হাগগু গতু গে হাগিগি কাফার এমি হুন নাকি এই ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা আইতিমান আল্লাহ কাফারুনা নিকামেতি কুরানি আযাব তৈয়ার করবিমে اللهم آياتكم وحي قرباني الله رأيك لانك رسول بيك لنك كافروا الله رأيك لانك رسول نادم دوغا فرق كرميه فرق كرمكي كوبا فرق كرمكي اي باير رسولنا ايه تفصيل الله بيان قرباني امي هم بنا تمي امي هم باير رسولنا الله رسول نادم دوغا فرق كرمكي كوبا امي هم مي بنا نيتي من نمين باير رسولنا ايمان بمو ادي باير رسولنا ايمان النوى كافروا سالك يهودين امي هم الله رسولك ايمان النوى emme rasulu bekalaka kafaru yasuri ha rasulu bekaluna kafaru ifada yahudinge dawa akroni mi musa ge fana iman ba kamuga ekama kuras allah ge rasulange ba mi ba kafaru emme rasulaka kafaru yakasuri ha rasulu bekalun do kur ifada allah ki to qur'an ge wahi kurbani wa laqad kadzabat qaum nuuhin al mursalin nuuh ge fanu ge gaumu ge mistakun huri ha rasulu bekalun do ko fi huri ha rasuluna kafaru jemi ka rasuluna kafar wajja kama nuuh alayhis salam gawam gami Allah bay qur'an ki to qur'an ga ki ne kama rasula kuna nuuh ga fanu kuriya gossa emi hon daw qur'an nuuh ga fanu daw kuri kama taka Allah subhanahu wa taala bay qur'an kuri ha rasul ne hon daw kopiye qiyamatan hama annan bay muhammad ga fana hama annan huri ha rasulun emi hon daw kopiye ema emme rasulaku daw kurum mes ei huri ha rasul be kalun daw kurun ei er rasulakan iman fan rasul ka kafaru maka allah qabula nu kurun wan rasulun nan iman bi kamaka iman kamaka rukun tahu teren rukunen ei rasul be kalun nan iman bumaki allah ga hadratum wada gen nebi be kalun kama e be kalun ga ummatan e genes tevi hukum tahaki ei tedu hagi ekkan qabulu kurun এই রাসূল বেকার না ইমাম মাকি এমিহুং এদেতে আল্লাহ রাসূলুল্লাহ দেমেদুগা ফারাও করুমাং এবাহি এমিহুং বনেতে তিমান নামেন ইব্বা রাসূলুল্লাহ ইমাম বামা আদি আনে ইব্বা রাসূলুল্লাহ কাফার ওয়ামে ওয়া ইউরিদুন আন ইত্তাখিযু বাইনা যালিকা সাবিলা আদি বামিহুং এদেতে দেমেদুগা মাগে খন্ডায়েরুমা এবাহি ইমাম কামা কাফার কামা দেতেরে আল্লাহ রাসূল বেকার না ইমাম বামা কাফার ওয়ামা দেমেদুগা মাগে খন্ডায়েরুমা এবাহি ইব্বা কাং ইমাম ফানে বেক কাফার উম এমিহুং এদেনি এ মাগে কামা আদি দেমেদুগা মাগে কামা আল্লাহ কুরবানি এই হাগি কাফার উমা হাকিকি কাফারুন নেই এ কাফারুন নাতিমান আল্লাহ ওয়েন দেনি আযাব তৈয়ার করে দিমে আদেন আল্লাহ কুরুম আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইফাররিকু বাইনা আহাদিম মিনহুম উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম আদি আল্লাহ রাইকালাং রাসূল বেকালুন ঈমান বে আদি এবে এবস বেকালাকু আনে বেকালাক আদেমে দুগো ফারাগু নুকুরিমি হুন্দান নাশে উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম এমি উনাকি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবামে হুনগে এবামে হুনগে আজর দেবানে মি হুননে ওয়া কান আল্লাহ গাফুরুর রাহিমা আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিনা গিনিম ফাফু ফসাবা ওগা ওয়ান্ত রাসকালাঙ্গে আমি হ্যাঁ সব মিলে করে করলাম যে সওয়ালে মধ্যে হোক সওয়াল এ ওবে বিরগান জি হালতে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল কবুল কুরাবাতুন ওয়া তানু কুরাবান তো এখা মা বিরগান জি এই গাবুল কুরাবাতুন গাবুল কুরাবুন এই গাতু গা বাজ জের কামা কি এই কবুল কুরাবুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমল গ ইখলাস তের কামে নতি হা গাবুল নু কুরাবান আমল গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কো ইরশাদ নতি ইরশাদ নতি কা ইরশাদ খিলাফ জে হা গাবুল নু কুরাবান কবুল কুরাবাত জিনা দোয়া কুরা আমালে কফা আল্লাহ গাদরত দোয়া কুরান জিয়ে না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম এ হাদ দাউরস কলা কই আলম গে কিবা মি আমাল কবুল কুরাবান দে ইব্রাহিম আলাইহিস সালাম একলে ফানাম আল্লাহ সুবহান ওয়া তাআলা এগে ফুলু গে এতাং কলু দেখকে বি আদি একলাং গে একলে গে ফানাং আমর কুরে বি গে ফুলু বিনা কুরে বুমা গে ফুলু বিনা কুরে বুমা আল্লাহ এং গে বি কামে এ কুরে বি একলে গে ফানাং এহেন নামে সেকাং কবুল কুরে বুমা গে দোয়া কুরাবানি ইকালে ফান ইব্রাহিম ফান বিদালন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম এ হাদাব রাসকালা কোয় আলমিগে কি মেম মিকান গাবুল কুরবান দে গেফুলু এমমে মাইকান আল্লাহ গে আমর ফুলান আদি মিকান মি কুরবান এবারুম মেসি ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া কুরবানি আল্লাহ মিকান গাবুল কুরবান দে এম আমালে কফা ইকান গাবুল কুরবা তো দোয়া কুরান জে আর গন মেন জাগিন কক গেন নোয়ান আদি মি গাবুল ওয়ে না মালিকে সাল কান নামা আদি মি হাফাস ওয়া গুতু কুরানি কফিয়া এনা ফরদ ওয়ে না কে বলুম কেটে গেন দানে কামা কাদি গাবুল কুরব মুঙ্গে বাইন আদি একান্তা এ আল্লাহ সুবহানাহু তাআলা কা একামাক গেনা বিরু গান নাঞ্জি হে একামাং এনা বিরু গান নাঞ্জি হে নে আল্লাহ সুবহানাহু তাআলা কবুল কুরব বা তো নু কুরব বা আসহাবে কালুম আবাদু ইসতিবানি একাম বা একামাক কো এমি হুম হিং হাম জে হুম কাং আন্না নে বাকি বারাকাত দিয়ামা এ হিং হাম জে হুম আমা এনা এ গেন আল্লাহ কবুল কুরব বা কাং এই নিমু এই মিহা এহা বড়াং ইসলাম দিন মাতিগা দিনি দিনু গ মাতিগা সাবিতু বেউনিমা সাবিত ওউনিমে এনাং আন্নানে হিং হামাজে হুমে ইলহামে আন্নানে নাগে হিতা এনাং এঙ্গেনে এনাগে আমাল তাকাবুল ওয়াকা ইলমের মিদালোনি নাং আন্নানে কুরআন মেসে বাদালিল কুরে এই নাফসুল মুতমাইন্না এনা আলিব নাফসুল মুতমাইন্না এই হিসাবং এনা দিয়ামাতে এনা হুন্নানে হিং হামাজে ফেনা ইয়াকিমান তিমান নাম মিহারু মি উলেবে মুন্দানি হাগ্গাক্কাং হাগ্গুগতু ওয়াকাং তিমান নাম মিহারু বি আদি এনাং এঙ্গে মুন্দানে এনাগে আমাল তাং আল্লাহ কবুল কুরাবাকা এনাগে হিতা ইলহাম কদ্দেবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বা কি সাহেব কাজ দিয়ে আমায় কাম্মা এই আদি হেম মাসলে মিহার মিসাকা বিয়ে ফারিগে গুলুমা দুনিয়াবি মুআমালাত তাহু গুন গুলুম এই আদি হেম মাসলে মুরাদ কি ওয়াকে হি তুগে রহমত তের কাম হি তুগে রহমত তের কাম বাব বাগান মানে মুমিনুন বাব বান জিরা রহমত তের কাম কাফারুন না এ মুআমালাত তা কুরে বেন মুআমালাত তা হুদা বিয়ে ফারিগে মুআমালাত আ এ মুআমালাত তা মাসলে নে না কুরআন বিয়া মা আদি হি ফোর কো দিন ওয়াসনি মাসলে নে মিউন না হি ফোর কো দিন এই মুমিনুন গরা গালো পা মাসলে এমি হুগে দাতি মিউন না হি ফোর কো দিন ওয়াস মাসলে নে মাসলে কি এমি হুনা তেরে হিতুগ হিতুগ অন্য লোভি বে এ মোমেন না দেতের বাব বঞ্জি হে লই ei ane mi kutta ka fending ang hena e wa ko mashuru anke bukhari ki riwayat allah subhanahu wa taala e haves heo dilati dharmavanta alta kunge macha fadulvanta o gateri e kelange o ganu ana ma bismiya kan nu nu laun situniya ulaun ista ama fa fa kurab barang hippe vise kelange baki insanunge mi onna insanun qiyas purani mi hunge e hunna sifata hoga macha allah subhanahu wa taala insanun mi ge qiyas purami onna e mi hun insanunge hunna sifata e kadange uri nama insanun ka duniya ko ulagunis ulagunis ta nu ulagunis fa fa kurara mi insanunge terege mi onna usulaki mi ak mi ka gos ka me ko fi ena badali fe fe maru ge mi he bejehi fa na badali adi e bagutu ena kula dana kan netas kula dana kan libru do ha ko mi fa na badali e insanunge terege onna usulaki maaf kurung go sul bara kuda ramadu barang heu le famia ko kan quran ama badali hisalan ko memia ko se nang hifeng oi jai kala na badal kon mes bota allah subhanahu wa taala kan huri nama insana ka duniya ku nule munis ebbes mia ka ka fa fanu kurare ko me kana ange darma man takan eriad wal al takun kura fa fa tan fussawade man ehme kana ange halim man taras kala ange لان غزات فلان وسطر واغو جوتامي هون افاف تكرم دان شرك امي هون براني باي امي هون الله دارين بي ملائكه بي كرنا كي الله غان هين دارين ني ايبر قرا رس الله سبحانه وتعالى من اسم السعاده باي shahade kima ena islam gu oni islam jenu gu oni gandu ga terang ena wannaane wanima hiyennu adi hidayat e adi hidayat ennu shahade kiya faana shahade kiya faana ama yahudi ke arabi nu danna mi ho kare hore fa muslima gu e de kalima kiya fi ena skiya re fa hore fa adu yiru de e kanu quran faada e ge sharut ta ka ekko kima e ge faada quran hidayat ke hitan allah de wanure e nuru ga sabab ngena islam din de ke lobwan islam din ga amalta hod matta ka amalta kur matta ka ena kur yang hinga ganna e hidali adi kalima kima kunwa kalima kima islam din ga daira ga tereng ena wanna oni gandu ga tereya islam din ga hur hukum tang ena ga macca tam fi zuma para e kalima kiya kalima nu kiya hinda kum salah ka akhar ku dine kuri maka ena nu jehna jam kura ka bis jehna ta ena wakkan ko fi akkan ka es nu jehna e kam mi ha ku saha de ki kiyafa ena islam den oni gando terwa den wakkan ko fiyana ikku wes kende ena dine ko fiyara je muskuro en mi ka inda wore jiya e ka kan detta wane ena den goti amal tan amal ta kuri kura kan mun ena hidayil ben hidayin ei allah de wanu rengita e nur ge sababun e hidayat ki den buna vidane ena den hidayil be fa e kalima kiyafi e kama ko den amal ta kabbele ena amalu tang islahunu emme bodala mi ha gamalu tang islahunu munnu ba mi he gotuga demi hurun ei hidan limu namad ko gengo sol wari ge mi na dema qur'an ko nu ba chi ko mi ho ghiba bonu neti mosun namad ko gengo lo atta go fa fa qur'an parani ei dinas siratul mustaqim ki afami di ai adinu li benu ami aida e sidave gam mi hunga maga e allah ni ma e ba gam channi ma le bi mi hunga maga hidayat dakkawar allah ba ba yan kurab bani ma le bi mi hunga ki nabiyyun na siddiqun na shahidun na salihun na e mi hunga maga dinu li be ki be nge na di ulu maka nge bes badal na e ka kuna ma du kure mi har hidayen e ba de de ba yak mi har hidayen e ba de e ge aam go te gas de ba yak e ba ki hidayat এই মাগু দেখুন মাগু দেখুন এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ এবার লিবি গেন মাগু দেখুম গে বার দেনগতি তাওফিক এ আমি এখানে আল্লাহ লিবি গেন বা কামে এই হিতাং এ বাদদা এ নূর হিদায়াত বে গেন বে দে বায়া কা এ বায়া কা বনে বিধান এ না মি হার হিদায়াত লিবি ফায়ারি এ বাহি বের ফুরুং এ না মি হার ইসলাম মুসলিম গ আমল তাকুরাম গে দানি দেন এ গে বনে বেন হিদায়াত লিবি ফায়ারি dengote anen hidayen e tawfiq Allah subhanahu wa taala e ama ikan ikalaange kula dumanta wegen mani ekama e baya kula dumanta wegen bodi mani ama ikan Allah subhanahu wa taala Allah ge rasulaye ikalaange wahyi kurabani muhatab kula innaka la tahdi man ahbabta kadege faan lo edi bada ganna wa ha mi hakan hidayat nu dekke wena kadege faan kadege faan to ko ibara nu na walakin allah yaati man yasha ekama ko allah irada kuro bi mi hakan allah hidayat dakwa inna ma alaykal bala kadege faan oti hakan ibadi nu ma dege hen ayate ga allah ba kuro ba wa hi kuro ba innaka la tahdi ila siratin mustaqim hama karun kadege faan ba hidayat dakka o me si dawe gen ba maka miyatuge allah e kuron kadege faan kan hidayat mi hakan dekke wena miyatuge allah e kuron bani hidayat dakkam me bakade faanu sida wegen ba maga ema e benge ta hidayat de bekab behigen ba ga e be kiye magu dekke un ei emmen nas mi ilmo ringe wes ka masak kan ei mi sta kun nang hiu maga goal mi kan hiu gota ki bayan kod dinu den adi gabul kurman kurum ei allah subhanahu wa taala ei allah de ba hidayat ki nuru nuru ei ei mi he gehita allah subhanahu wa taala hidayat dakka fiya ekam wani alugon mena fennane mi hiyo echan adu haala mi annane ki ha madu baya ko ba mi hun ta mi ubbodu a badira ko inga mi hun muslimun ekam bay mi hun buna harwanu daanu eti tanaka ti echan adu ha adi bay mi hun buna magwas pura deena itana gossi ti wanda magfura deena itana gossi mi qur'ane qur'an ko ayat ta ke mi kiyani rasulullah sallallahu alaihi wasallam hadis basul ta mi tanga mi kiyani alugon mu amil dawa ke mi tanga nu dakkam kommiyagas mi allah miyaka tawfiqu devva fi mi tanu besadeve tawfiqan ei miyaka baru ga bar dakka fe miyaka nu gene vena adi atuga hi fami tanu gene yas allah e mi hegge hi tan en uru wadda fi ya egen faada ba ka quran en nu quran adu aham ve sastane e tanu mas allah hubbani waki baye en hubbani amma du baye nge ela famihum fahammat wa sulatun min al-awwalin wa qalilun min al-akhirin allah yakrumani waqi'a suratu kuriga gina e hole famihum fahammat wa is engena huriya be fulna bes heo ecche kyanya annamihum kolamat wa ne nu ba ecche dakkanya etana danihum kol gina wa shaytani kana kurnya dale gina wa ne ಆ ಇಲ್ಮೋರಿನ ಕೀ ನಬಿ ಬೇಕನ್ನುಗ ವಾರ್ತೆಯನ್ನ ಸುಮಹದೇಶ ಇನ್ನಲ್ ಉಲಮಾ ಅವರಸತುಲ್ ಅಂಬಿಯ ಹಮಕರವರು ಇಲ್ಮರಿನ ಕೀ ನಬಿ ಬೇಕನ್ನುಗ ವಾರ್ತೆಯರಿನ ಏ ಮಿ ಉಮ್ಮತುಗ ಕುರಿಗೆ ಎಬ್ದ ಸುಮ್ಮತ ಕನ್ನೈ ಎ ಮಕಾಮ್ ಎ ಮನ್ಸಬ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ತಾಲಾ ದೆವ್ವಾಫೆ ಕೀ ವೆಗೆ ಏ ಕುರಿಗೆ ಉಮ್ಮತ್ತಹುಗ ರಸೂಲು ಬೇಕಲುನ್ ರಸೂಲು ಕಮಾಗೆನ್ ವಡಾಯಗತಮ ಫಹುಗ ದೆನ್ ಎ ಬೇಕನ್ನುಗ ವಹಾರೆ ವಡಾಯಗೆನ್ ದಿವುಮುನ್ ದುವಸ್ತಕೆನ್ ಎಬ ಆದ್ಯಾನೆಕ್ಕ ebagutuga mihunnu baavegen ebade anekkaas ekka hiu echchangadu niwenjawana gotak mihunnu baavana anekka edin aakurmattaka allah subhanahu wa taala fonumwani nabiyya hama edin aakurmattaka nabiyekane fonumwani fonumwa edin aakurwani ilmeringa immachaka dulennu kollaba ehna mis mi ummatuga fahaka den mi muhammad rasulullah ge fahaka denna annan nabiyya nabi ikang enimuni hisabun den allah mi maqamu devvi edin nabi be kalunge maqamu ada kurabuma e zimma hawal kurabvi mi ummatuge ilmu erimna ehin ebdes ummatakan nu devva fada ma ikkam mi ummata devva fave e nabi be kalunge maqamu qiyamata hamen ada qur'an be kimi ummatuge ilmu erim varamma idraje subhanallah ilmu erina allah tiki de qur'anu ga devva fa inna ma yakhsha allah min ibadihi alulama allah gartahunga tereng hama ikani allah birwati wane be kiwas ilmu erimna يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات الله يكرمني اما كرم الله سبحانه وتعالى علم رينگه درجاتا ماتيوري كوربيه ماتيوري كوربيه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون اذا لو بلوارنكم علم رينان نينگه جاهلون هم هم وان هي هلان وان برماي كوربيه ادي حديث روتو گسه بار علم ريايا مولي دنيهگ واها اچ رحم الله من ادي فافر سم ادي دعا قرانه هرتو گتي بي هيني تکد دان دن کاندو گتي بي مس مها مس صد دان دن علم ريايا اها ماي و ان الملائكه لا تضع اجنحتها لطالب العلم رضا بما يصنع ملائكه بيكلون بيكلون في فلوت تيري كل و علم رنتا كيوا مي دين علم حاصل قرامي هنتكا امي هو قرا كان تکر روحي گن واها e maikam ekama waram maikam ilmer naki waram ma ben allah ga adoratu ga ehen namai shartu takebese bahari e ilmer naki rabbani ilmer nikam ga kitam mi honga batibi kiya wagen dienu ga ilmu hasilu ga gen tibi ekama ko anek pola jaya മീഹുന്ന ദീൻ ഒളുവാല അതിയ കിയവിയത്തിക്കൊള്ളു ഫൊറുവാഫ് എഹിങ്ങച്ച മീഹുന്ന ബയാക്കൊത്തി കിതമ്മേ ഇൽമു എങ്കിൽ ഇൽമു ഫൊറുവി മീഹുന്ന ബെഹക്കൊത്തുന്ന ഖുർആനുകൊത്തി അള്ളാഹു സുബ്ഹാനഹു വതആല മുളി ഹുറിഹ അള്ളാഹു ലഅനത മലായിക്കത്ത് ബേക്കണ്ണ ഹുറിഹ ഇൻസാനുക ലഅനങ്ങ മീഹാക മച്ചം ഇൽമു ഫൊറുവി മീഹ അതി ഇൽമു എങ്കിൽ ഫൊറുവി മീഹാകെ മിസാൽ അള്ളാഹു ജസ്സാഫാനി ഖുർആനുകൊ എമ്മെനു ബാ മിസാൽ ജസ്സാഫാനി മീഹ ഐ കമസലിൽ ഖൽബി ഇൻ തഹ്മിൽ അലൈഹി അൽഹസ് ഔ തത്രുകു അൽഹസ് കുത്തായിക്ക് മിസാൽ മീഹ ജയാ ena kutta fehiyaka sonnani kitamra fehi kessa fehiyaka sonnani duner genne adi nu faha eti beviyaka sonnani duner genne hama hama he hurja kam emme nu ba misal sallallahu alaihi wasallam jesse adi emme mati maqam su til mer e ilma ek gotan ena amal ko fiya ilma ek gotan ena amal ko fiya gi amet doge ena ba hu sina bi bekaluna shakke besme maqam ge wat waramma ഏയതാങ്ങ മുറാദകി ഇന്നൽ ഉലമാ വറസത്തുൽ അംബിയാ ഹംകറും ഇൽമിർനകി നബിബേക്കലുംഗ വാർത്ത വരനേ മുറാദകി ദൻ ഏഗ ശർഹൈ ബയാൻ കുറബ വ ഇന്നൽ അംബിയാ ലം യുർസു ദീനാറൻ വലാ ദിർഹമ ഹംകറും നബിബേക്കലും വാർത്ത മുതലേ ഗതുക ദീനാറ ദിർഹമ ദുലെ നുകുറബ വ ഇന്നമാ വറസുൽ ഇൽമ എബേക്കലും വാർത്ത മുതലേ കമുക ദുകുറബി ഇൽമെ ഫമൻ അഖദഹു അഖദ ബിഹദ്ദൻ വാഫിർ ഇൽ മുഹാസിൽ കുഫി മീഹാ വറബ്ബുൻ നസീബകേലി ബിഗത് ഏയ അസ്ല e nabi be kalunge maqam e ba mi hun ada quran mi ummatu gade nabi be kalunge maqam ada quran tibi ilmu erin den itur nabi yakuna anna na himene സമിമിഹാകെ മച്ചങ്ങെ റുളി തംഫീസ് കുറുങ്ക ബാർ ഒവ്വ ഏത്തി മാഫ് കൊഫിയ മഹിമനേനെ ഉലമാ ഉമ്മത്തി ഞങ്ങൾ കേട്ടു എലോയി ആ എലോയി അതാ പോയിപ്പാൻ കലിഫാൻ ഉമ്മത്തുക്കെ ഇൽമെറിനക്കിയെ പണുസാലിമിങ്ങ നദീന്നെ ഏ അതാ പോയിച്ച ബാക്കി നബിയുന്ന ലഗബെന്ന അണ്ണാനമി ഉണ്ടക്ക എല്ലാ നബിയ ബാധി തിമങ്കലി ഫഹുദെ നബിയ കുണ അണ്ണ നബി കമദ്ദവാ കൊഫിയ എനക്ക് ലേ ഹുദ്ദ ലേ ഹുർവാലും ഹുദ്ദ നബി കമദ്ദവാ കൊഫി മറാലും ചെയ്യ ഹദ്ദ കിയസ് കത്തു നബി ആലക്കാണ ഉമറു തിമങ്കലി ഫാന ഫഹു നബിയ കൊണ്ണാന്ന ഉമർഗ് ഫാന നബിയെ കൊത്തുകായി ഇറങ്ങളും അണ്ണാണ് നമ ശീശെ നുഷ്ണുനെ നുഷ്ണുനെ കുറിയങ്ങാതെന ഉണിവാന ഹയ്യ ദമീഹു ആ മിഹാറു കുതിം ബൊടത്തി വീമ തിവെകെന്നുവാന ഞാൻ കൂടൈറു സുരേഷ് ജിയാനെ തർബിയത്തു വാ എക്കാലെ കുതി കുതി കന്തത്തുകൊരുടിയാസ്കൻ തിവെകെന്നുവാ നസിഹദ്ദേം വെജിന എങ്കെ കുഞ്ച തിയൻ തിവെകെന്നുവാനെ കൂട കൂട കമക്കാറുണിയാസ്കൻ ദമീഹു വാഹക്കണു ദക്കെ ദമ്മിയാർ കൂടെ കുതിങ്കാമലെ മച്ച കസ്തിരിയ കസ്നുദാന കൂടെ കുതിങ്കാമലെ മച്ച കസ്തിരിയ കസ് നുദാന ഏ മിഹു കുറേ കണ്ടത്ത നുവേന കൂടെ കുതിങ്ക ആ സവാബ് അമലി ബേന സവാബ് അലി ബേന ഉസുറക്കട്ടക്കായി എമിഹാർ ആണ് ഉസൂലി കവായിദഗ് ബൈദേ അൽ ഹുക്കുമു യദൂറു മാ ഇല്ലതിഹി അദമൻ വ വുജൂദൻ വ അദമ മിഹാർ ഹുക്കും hukum onnani ege sababa ekuga hukum onnani ege sababa ekuga gulifa e sababu wujuduga vias adinu ivas wujuduga natajja ka hukumen nai wujuduga wajja hukume boy murada igo ga misal ekan ge kama balaruga e sababa ka hur rasulullah sallallahu alaihi wasallam faada un laskurabi ei buluga tarahiya ki ei gina ilmerin deki wada ganna agutuga mana ka tarahiya ki laskurum misaka guna mane misaka munu doefa miyaka waha dakkana madukolli madukolla ha den hanekka aiddoni ede etere laskurun ei mana ka tawali sharte gina ilmerin ge mujumhur ilmerin ge argu sharte ni buluga tawali jehi jehi gen guna mantaddo mar mitanu ga faada un laskuri uzra ka hore eruga bana ero ebe nge hama uzu ei fa mihunan fen ngalu terega fen bara fengano tereya den otiyana ka durajji helaha faadon nan ottan kulum wese benge e fengano durajji helaha faadon nan kan yoti e fengano tereya ge hurave tiwa faadon lasku mihar mi waagota ki e illaten e sababen nei mer sababu inima hukum mi oti hukuma ki fa hum faadon sababu netijja kai hukuma nan nan ei mi gawaay duga murada hukum e burigen aade ege sababa ekuga wujuduga ves adamuga ves ohum miharu miharu mi bagot ki sababen nete kare sababu gendigen gajje ei miharu fen bara waraka fen adoy badde etang fen ganen haru la fen nei ehem bejja miharu fa don nan jene kuriga ei buduga sharten ei tawaliya ki ema aulakam bodi fa do un kuri baga wuduwa ekuga fa do un miharu miharu gani hunna fa hanata huga molo ituru yanani fa do un lasku gennuwa ei etang e sababa hura fanu dewun e sababu ne tejjia ka hukumen nanna ei qawaid gu macha bina qawaid shari ya shari qawaid de masalen ne de misalaka e nage hituwa kuda masalen uleni den e rasulullah sallallahu alaihi wasallam hadis ul qada fa duraj ila fa do ila de wudu ga fa aswe do ye de misalaka e na hin hama jeni do ilu masalen ne den ni malam faedo elias den erun hin hama jehna ta ena as dakimi den masale oti hukumati mi gota hukumati mi gota hin hama jassa eran den do elias masale etanga dinu ge ilmu re murada a islam ti charunen nu dini ilmu re teacher una den huria gunas fenna ne tibimi unge mi hunaki ilmer nanu din ilmer naki din kiya rafa tibimi emi hunaki den hama ne gen teacher na tibimi hunanu emi hunang e kiya va de foin e kaniye ge e foto go inge che kaniye ge ituro che ne ge ilmer naki huria ba ro chi ten ge mi dinu ge masala ka be gun sawal kuro je ge jawab den ge mi hun e dalila e kuwa e ilmer nohonu himene deenuge ilmerin murada hi deenuge ilmerin wahige ilmuge ahlu veri wahige ilmuge ahlu veri murada hi eidemigen wa ilma ki allah ilmerin gotuga himanu wa fani deenuge ilmu erin ilmeringem ikhtilafuge emme bodu faada ki efiguhuge tanawas figuhuge tanawas anem murada ki ilm ekimi hunge visnu allah de wafan ekivara meidan kolat tafsili suwalati subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayka